Hazretler, İmam Sabir Rahmetullah Bulut'un muskulat kiz. O konuda desikolü değil. Bodur'u kullan. Muhammed Ramazan müddü. Estecale evazan müddü. Sule Allah zaman amad. İlk kere bile bunu eğilir dedi bunu zeminin mektubu eğilir para hoy. Darın mektubun böyle halka şubat olmuyor. Dünya উপরে উল্লেখিত যেগুলি বই আছে এগুলি হালকা সবাইকে চলবে কে বলেন সাফি তাজিও গিয়া আসব সাফি রহমতুল্লাহ কে মুস্তাফা ওয়াজি হে মন আছে দাল চন্দ্র সুবা নেই জান হাজির আওয়াজ আওয়াজের তোমাকে আওয়াজ ইয়া আওয়াজ মুতাকাব্বেম ইনদাহু ইনদা সা এই আওয়াজটি ধারের বিনিময় এগুলি করছে না আমার স্কুলে নাম মিস্টে দেওয়ানো হয় অর্থ নিচার আমাদের মধ্যে তো মিলকে বোঝা আমাদের মিলকে বোঝা দেওয়া সম্ভব না আমাদের মধ্যে মিলকে বোঝা দেওয়া সম্ভব না দাঁড়িয়ে ধারের আমাদের মধ্যে কেউ এখানে মিনিস্টার সাইডে দেওয়া সম্ভব না তদ্রুপ তবে আমাদের চলির মধ্যে ঠিক আছে যেন তবে আমাদের আমাদের মধ্যে দিতে হয় তাহলে এখানে কি লাগবে রক্ত দিতে হবে আর বিনিময়ে মিনিস্টার রক্ত দিতে হবে না এবার এইগুলি মৃত্যু যখন মিছিল মোকা আছে এগুলো মিছিল করবেন তাহলে সমস্ত অবস্থায় কি দিতে হবে তার কি মন দিতে হবে কামাফিল বাই বিল আরস যে থেকে বাই বিল আরস যদি কোন ব্যক্তি বিক্রি করে আশ্রমের বিনিময়ে এখানে মিছিল দেওয়ার এবং তাদের এখানে কি মন দিতে হবে তো উপরে উল্লেখিত মুসলিমদের মধ্যে মিছিল দেওয়া করবে এবং তাদের বিদায় তার কি মন দিতে হবে তো এটা ফলে মখালা খেবা হেবার শুরুতে যে কিরবে কোনো দাস যদি হেবা করা তাহলে হালকা সবার চলে না ইমাম শান্তির কেন তার বিনিময়ে কোনো মাল পাওয়া যায় না আর এখানে তার বিনিময়ে কি হওয়া যেতে মাল পাওয়া যেতে জান আল্লাহ আল্লাহ দিয়া রাসান কাউ কে উসকে আন্দর আওয়াজ নেই হ্যাঁ কোনো হেবার মধ্যে আওয়াজ নাই রাসান হতে গিয়ে হত্যা যা এফতেজান তাহা এফতেজান কোনো মিলে ভাই নাই আমি রাসানের তো যে কথাগুলি এগুলির মধ্যে শুধু একটা স্বরূপের মধ্যে এই মাসালা প্রযোজ্য হবে কোনটা ওনার তো বলতেন যে শোভা শুধু নফসে চিত্ত থাকে তাহলে হক শোভা চলবে যার এবং হুকুক মবির মধ্যে সহিত তাহলে হক শোভা চলবে না এই কথা বলতেছে নিয়ে হাসিল হোগা ফি মাইজা ডালা সবস নিন্দাগি মহরম ও মাইজাগি ইয়ে মশালা হাসিল নিয়ে হোগা আর এই মশালা প্রযোজ্য হবে না প্রযোজ্য হবে না ফিমা মহর উসুল নে ডালা আগর করার দিবে দার কে এক হিসা কো মহর দার কে হিসা কো খোলা কে আওয়াজ নে জো মাইজাহি জো উসকে মানিং হ্যায় যেরকম ওই কি বুঝলেন তার যে হাম বিশ্বাস উপরে তার মতন যদি বন্যাছে যদি দ্বারের একটা অংশ সম্পূর্ণ তার না দ্বারের একটা অংশ মহর ছাড়াইছে দ্বারে একটা অংশ খোলা ছাড়াইছে দ্বারে একটা অংশ কি দিছে এবার সূর্য তুলবে দিচ্ছে তদ্রুপ জান সবার কাউকে স্বাধীন মন্ত্রের মধ্যে সোফা নিয়ে আমাকে চিন্তা হোক ইল্লা ফিহি পুনরুদ্ধার যে যদি নষ্ট মহামেন্দ্রে গিয়ে আসে যতদিন মহাসালকে স্বাধীন মন্ত্রে বলতে এই কথা মানে মতো কাপড় এগুলো কি রে ভাই জন হ্যাঁ মিশ্র দেওয়া ধর্ম কি মোতালদের তাহলে কি দিব তার জীবন লাজা মুবাদালাতুল মাল বিল মাল পাওয়া গেছে লাজা এই শুনিত মুসকুর লক্ষ্য করে চলছে মাথা রাখে না জি নানন নকুল অন্ত কাবু মামনা বিল মুজাবিন কায় ও গাইরিহা বিআদল জারা জরুরিয়ুন হুকুম বাকি থাকবে আরাজকে মত হবে নিকার মধ্যে অথবা খোলার মধ্যে জরুরি সম্মানিত বুঝলি সবাই ব্যবহার করবো আমরা যারা আছি সবাই ব্যবহার করলে চেষ্টা করবো সুযোগ করবো চিন্তা করবে সেদিনে তাকে মালের আবাদে নিকা মালের আবাদে নিকা করতে হবে তিনি খোলা মালের আবাদে করতে হবে বনি আদমের একটা আজাকে সম্মানিত করার জন্য এখন তোমার যে একটা কাগজ দিল ব্যাংকের থেকে টাকা ওই সেটা কাগজ নেবে তরকারি কিনন কাপড় কিনন সবজি কিনন ফল ফল কিনন চশমা কিনন এগুলি উদ্দেশ্যে কিনে ভাই এটা কেন যেটা মুখসু কোন ব্যক্তি যে নিকা করে বেগের মহরকে নিকা করছে নিকা শর্ত তীব্রে মনে মহার মিছিল বাজি কেন এটা আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছে এটা বন্ধ নবী করুন লাভ হইত না আর আজ আল্লাহ তাদের কৃষি মহারিনের শোভানীয় গান এগুলো নিজে কালে বেগের মহরকে সুম্মা ফলে দার আর মহর করার দেয় উসকে লিয়ে দার কো মহর এগুলো নির্ধারিত করছে মহরে মুসলমান মাধ্যমে তাকে আমি একটা ঘর দিলাম বাড়ি দিলাম এটার মধ্যে হককে সব আমি তো বোঝার বদলতা মহরে মিছিল যেটা ওয়াদি হয়েছে এটার বিনিময়ে আমি কি দিচ্ছি তাহলে মোয়াদালত মাল বিল মাল না মহরে মিছিল আমার উপর ওয়াদি হয়েছে এটা মহরে মিছিল না দিয়ে আমি কী করছি ভাই এটা ঘর দিচ্ছি লাহাজা মালের বিনিময়ে মাল হইল না যে তোমার এই ঘরটা মহল দেবো তুমি আমাকে 1,00,000 টাকা ফেরত দিতে হবে1,00,000 টাকার সম পরিমাণ যে জমি হবে তার মধ্যে মহর ইয়া শোভা চলছে না হবে হককে সভা চলবে কিনা ইমাম চলবে না সাহাবাই চলবে চলবে না চলবে কেন এর মধ্যে মহাদালাতে মারিয়া হক আছে যেরকম লক্ষণীয় বদ্র সেনাপতি এখান একামতের নিয়ম কারে তোমার হবে আমি লক্ষণের একামতের নিয়ম তোমার তো তাদের কোনো এতবার নাই মফুম উসকে অন্দর নিকা কে অন্দর ইয়ে তাবে হ্যাঁ سے آیا کار کہ نکاح مقصود اور ایک ہزار رد کر دیتے تالے نکاح میں جب سواب پہ مسبب مولا دیتا ہے مسبب پہ سواب مولا دیتا ہے جیسے یہ تو نکاح سن رہے تھے ایک سے تملی خیبا ایک دلی شبد شبدی سواب نا نکاح کو یا خیبا مولا دون جائے جنا نکاح کو یا بائی مولا دون جائے جنا وہی تھے نا ارے سواب پہ مسبب مولا دون جائے جیسے مسبب پہ سواب مولا دون وہی تھے نا برقرار رکھا گیا جو مادیت جو مقصودہ ہے یہ مبادلت مالیت جو مقصود جدید جانو مال ہوا تھا مال کار مقصود مالک কিন্তু এই ডাক্তার মধ্যে যে ডাক্তার সে মুদারে লাভ করেছে না, 1000 টাকা মূলধন ছিল, লাভ করে তার 2000 টাকা আছে, এই 2000 টাকা একটা বাড়ি দিচ্ছে, এই বাড়ির মধ্যে রবীন্দ্রবে কিন্তু তোমরা একটা সভা করতে পারবে। ওই ডাক্তার সলা সুরা তোলা কি ইন কানা লা সুমা আলফা ফর্ম বলা সে না বল ফাত্তা জালাল মুজারিব মুজারিব ব্যবসা করছে লাভবান হচ্ছে লাভা আলফান কত 1000 টাকা মুজন লিব সুমা তারাবি আলফাইন এরবার 2000 টাকা দাল দিচ্ছে রব্বুল মাল তিনি সুবিয়ান বিল টাওয়ার রব্বুল মাল শুভাঙ্ক শুভাঙ্ক করছে দেওয়ালে তো সুম্মা বাহা বি আলফাইনে যিনি এটা বিক্রি করছে কে বিক্রি করছে মোদারে বে 2000 টাকা হ্যাঁ ওই মধ্যে ফাইনা রব্বুল মাল লাই হস্তগত শোয়া রব্বুল মালিক কি করছো না ভক্ত সব মালিক হইতে পারল না হিজ সাথে মোদারে বে আমরা বে যিনি কেন বেতর আন্না রবা তাবে রাসুল মাল লাভ কারা তবে রাসুল মাল লাই সাহেব মুকল রাসুল মাল শোভা রাসুল মালের মুকল শোভা নাই রব্বুল মালের হচ্ছে কেন লোয়া কারণ বুল মাল কেন ব্যবসা কেন না বুধারে করছে কোনো তো ব্যবসাটা কার জন্য হয়েছে রব্বুল মালের জন্য তবে রব্বুল মালদার তবে কবজি রয়েছে কার জন্য আর ওকে মোদার লোক রয়েছে রব্বুল মালের তবে ওকিলে যদি করে থাকি না কি না সেটার পরে কোনো দান নেই এর দারুণ দিকে মক্কেলে হতে শোভা করতে পারবে না কেন নিজের জন্য কিনছে ওকিলে কিনা মক্কেলে কিনা তো নিজের যে কাজ নিজের দ্বারা সম্মিলিত হয়েছে অক্ষয় শোভা দ্বারা এই কাজটা মঙ্গলিত সেই দিনে রব্বুল মালিক কি করতে পারবো না অক্ষয় শোভা করতে পারবো বুঝতে পারছেন নেই আত্মার নাম মুজারে বিজা বা দারান ইহা করছে মুজারে করবে চিদারে তার কফিয়া রবন যেমন কি ছিল ভাই আমার কাছে ধারে দাঁড়িয়ে অন্য একটা জিনিসের দাবি যায় যে আমার কাছে কোনো এটার দাবি কে করছে আমার কি করছে কে কি করছে রে ভাই শুনে করছে তার সাথে আমার সাথে এর মধ্যে দাবির উপর এই শুনে করছে কি রবে দারুল এই দারুল মধ্যে অক্ষয় শোভা চলবে বিয়ানকার সে শুনে করছে কি দেবেন তুমি আমার কাছে পাওনা না তুমি আমার কাছে পাওনা তবু সে কি করছে রে অ্যাঙ্কার হওয়ার সুরত সে শুনে করছে ওয়ান সালা বিয়ারি যদি শুনে করে একটার মাধ্যমে শুনে করছে কির মাধ্যমে সে দাবি করছে যে আমি তোমার কাছে কোন একটা জিনিস পাওনা এত লাখ টাকা পাওনা সে সেও শেয়ার করছে আমার শুনে করছে কি রূপে দারুর রূপে এই দারুর মধ্যে একটা সভা চলবে বলে বজাবতী সভা ওয়াজিব ও গাছ কেন দাবি করছে একটা ঠিক না দার দিচ্ছে দারের দার দিয়ে অক্ষ সভা করছে না তাহলে তার দাওয়ার বিনিময়ে ফাওনার বিনিময়ে অক্ষ সভা করলাম মোয়াদালতুল মাল বিনিময়ে ভাওয়া গেছে দাবি করছে অন্য জিনিস কিন্তু দিচ্ছে কি রূপে দার তাহলে মোবাদলতুল বিল মাল ভাও গেছে এমন অবস্থা হবে শোভা চল কাল রাজিল তানো হাকাজা দাকালা বি আকসার মাসাকা আলাই হাকুসে منتصر اکثر نسخہ میں تو رک و صحیح اور یہ سال انہا بھی انکار لفظ علیہ نبی انہا انہا بھی کہ بھائی سولے پڑی سے انہا انہا ہوتی کی دابی کرتے ہی دار زائدہ عمل کا سکتا ہے دابی کرتے جنہیں سے ان نظرین دیا کی کرتے ہیں بھائی انہا کرتے نا کی کرتے ہیں بھی انکار سے مال پر اس دار سے انکار کیسا اور تو کہ دابی کرتے گمان کیا اپنی کن سے سمانت بیکتی سدارت پرسم ہوتے چاہ ہمیں پرسم تک بچے دے کچھ مال دیا دے ات کتر مو آدھی دل ہم تو کنیا پانچ ٹاقا دس کے بھاؤ نا بولے کتر مو آدھی دل گیو کرتی گیا بس کتر ہار دیا گیو کرتی گئی بس مستفید ہوا اس کا سلیت سے একলা করছে যে এই জমিদার সে মালিক, সুলে কইরে নিয়েছিলাম সে জমিনের মালিক لایا کو اپنے حق کی لائک لأنه هبة ابتدان. لا هبة ابتدان. هل هبة ابتدان غير صحيح. هبة موجودة غير صحيح. غير مقسوم هو غير مقسوم هو غير مقسوم هو غير مقسوم هو غير مقسوم وَكَرَّرْنَاهُ فِي كِتَابِ الْهَبَاءِ ہاں اس کو مقرر بیان کیا اس کو کتاب الہبا کرنے ایک وطالہ میں کی وہ مقرر مقرر کے ثابت کیا ایک وطالہ میں بیان کرنے اس کی کتاب الہبا کرنے وَقَرَ مَعِذَا لَا مِيَكُنِ عَوَضُ مَشْفُوطًا مِلِ الْحَيَاءِ جدی عوض حبا مجھے اگجا حبا مجھے جدی عوض شرط نہ کرا ہوئی پہلے متوسطہ اپکا شرط کر گیا وقال ما اذا لم يكن اگر نہ ہوگے اواز منشوط اگر حبت کے اندر جن نہ کل اللہ واحد منا کیونکہ محبوب اور اواز ہر ایک کے مطلق ہے مقاعد نہیں ہے شرط تو اگر مقاعد ہی ہو اگر حبت مجھے اواز شرط تو کرا ہوئی نہیں ارے اگر حبت مجھے تار اواز شرط تو کرا ہوئی نہیں তাহলে মন্ত্রগত প্রত্যেক পেয়ে যাবে হ্যাঁ মন্ত্রগত প্রত্যেক পেয়ে গেলে হ্যাঁ মন্ত্রগত বেলা শর্ত অত কি মন্ত্রগত কি বেলা খায় মন্ত্রগত কি বেলা খায় ইল্লা নাউল উসিবা মিনহুমা হ্যাঁ ভক্তি করছে আগাম মিলে দিয়া উঠছে উসিবা তো গেলে ভাই তার বিনিময় পাইছে ভাই প্রত্যেক ওয়াহের মৌলবু অভিযোগ কি বেরোল ভাই বিনিময় পাওয়া বন্ধনা রুজু হ্যাঁ হেবাজ যদি মিলে আওয়াজ হয় তাহলে এটার মধ্যে রুজু করতে পারো না হেবাজ যদি মিলে আওয়াজ হয় তার মধ্যে কি করতে পারবে রুজু করতে পারবে চলো ভাই মন বা বি শুরু তো খেয়াল আগার সত্যি খেয়াকে সব ভেজ তাহলে তো শুনকে নিয়ে হবে সময় নিয়ে ধার কিন্তু খেয়ালের সৎকার মানা করতে যাই তাহলে যদি খেয়ালের সব বাইর হয় তাহলে মরিলে কার চিন্তিত زوال سے جو مانے وہ ظاہر ہو گیا ارے زوال سے کیا جیجا بادا سیچی رکھتا شیخ رکھ گیا ظاہر ہو گیا جیجا بادا نہیں اسے زوال سے جیجا سیلو اور تو بھائیر ملکتی کا ظاہر ہوا جن نے اب دیکھتا بادا سے بادا دو ہوئی گیا اچھا بھائیو سر کلوم اندر سکوت رکھا সত কে গিয়া তলব করা সুকুতে জিয়াতে হইছে দিনে জেস জিয়াত তলবে তলবে হইছে না তলবে কোন সময় হবে ভাই জিয়াত কোন থাকে এরা কত তল ভাই হিসাব বুঝতে হবে না আর কি যে বাজার ভাই কইছে তলব করবে কি ভাই ভাই কোন খেয়াল থাকবে ভাইয়ের জন্য তলে ভাই হিসাব বুঝতে হবে না দাদা মত অবস্থা তার পূর্বে খেয়াল থাকাকালীন তলব তলব হবে না খেয়াল থাকে ধর বলে কি বা তলব নাল মাই ইয়াসিরু সওয়াল দাওয়াল মিন ইনদা দালিকা কিউকে ভাই হোগা সওয়াব হককে সওয়াব কে লিয়ে ওয়াক্ত দায়রে মে মিলকিয়া ইতনে ইনদা দালিকা ওয়াক্ত সুকুত গিয়া কে ইনদা দালিকা দেখিয়া কোনে তারা বি শর্ত কে ওজাবত সওয়াব হ্যাঁ মুফরিদ শর্তে খেরা গাতে দাঁতটা কিনে এমন তো অবস্থায় ছবির জন্য আপনাকে ডোয়া দিব ছাড়া কেন লাগে নৌ সবার উন্নয়ন কানে ভাই দিলে তো আর কাউকে নিয়ে মানা করতে হয় ও একে সকল খেয়াল عن المستشرة الخيال عن المستشرة الخيال عن المستشرة میرے کا بھائی سے پیلے اتوار کی آئی میں سرا سے جو ایک مان اس لیے بہت صبح تو تب تنی علی کیونکہ صبح یہ بنا ہے ظاہر ہونا میرے کا بھائی کیا بیٹھ کے ملکیت کی ہو ظاہر ہو اللہ ماما اللہ برابر اس بات کے جو گزر وین اخذا بیس سلاس وجب البیو لی عزیز مستری انیر رب مسالا مستری جو رد کرتے پارتے خیر شرط کے جو خیر شرط کا مطلب ہے بھائی اور شرط کا مطلب بھائی اور مستری میں دے بھائی اور شبی مستری اور شبی میں دے کوئی خیر شرط کار میں دے بھائی اور مستری میں دے اور مستری اور شبی میں دے کوئی خیر شرط کار میں دے بھائی اور مستری میں دے بھائی اور شبی بھائی اور مستری اور شبی میں دے کوئی خیر شرط کار میں دے بھائی اور مستری میں دے اور ایر پاسے ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری ایمین سلاسا کو دے مستری اگر میں تھا ایک دال کو لے دم لیا خیر ہے شبد کے ساتھ جو دال ہے اس کی دم کے اندر اور کی دال پاشک نہ دوں خیال ہو یہ احادی ہی نا اور خیال اور بھی جیسے خیال مرتبہ جب نہیں تو خیال باہر جب نہیں تو ٹھیک نا اور خیال جو باہر جب نہیں تھے باہر بار ہو کے نا یہ تو بندر میں سب کچھ ہو کرتا اور خیال جو مستری جب نہیں تھے مستری پر یا تو منتر کے لیے پھل اور ہلکی بھی چھوا دے اور اس کے لیے مجھے کیا رہے چھوا سے لینا یہ زمین ڈمبر میں جو زمین روز ہے یہ چھوا کر نیتے والے اور بائی کی بھی نہیں بھو مستر کی بھی نہیں جو دیکھ کیا ہے کیا جو دے بائی دینا ایک کی بھی اما بائی اما دے بائی پھل سائے تو بائی میں دے اور کے روبرا کرنا ہوں جیسا ہے کہ نا یہ بکائی میں کی بہت ہے باقی اس کی ملکہ اللہ کی اچھو رہا دار ماں یہ شو بھی بیہار سن کے طرف کیا سنا کہ نا کیا رہے شبتے شدو جی بھائی یہ بکری کو رہے دار میں میں دار ملکہ کی تگر بھائی باقی تگر تو دار ملکہ تا سے تو لے آزاب کو شو کو چورا شو جا سے آم مالی بھائی دارو بھائی کے لئے بازا ہے رون مطلب سے خیال میں ظاہر ہے کہ بکائی ملکی باقی رہا ہے اس کی ملکہ اللہ کی اچھو بھائی جس دار کے ذریعے سے وہ حق شبہ کرے گا یہ دار میں جو حق شبہ کروے تب ملکت کے لئے بھائی رہنے لہذا تب جو حق شبہ کو تلو شبہ جاؤ کہتا ہے کہ کرنا جو مستری ایسا ہی مستری کی وفی ہی اشکال ہوں وہ جو اشکال تھا کہ کوئی سی افان میں تو ایک سے جو دیو کے نہ کیا پہلے تب میں کوئی سب اسی تنا فی اشکال ہوں او زہنا فی بیو اس کے اندر اشکال ہے اس اشکال کو معنی اس ذات کے ساتھ بیان کیا کہ جو بیو کے اندر ترقی کیوں نا جائے انہوں نے ملکت کیوں نا اب میں ثابت ہوئی نا کہا جو مستقی جن کیا تر ہے ملکت کیوں نا ثابت ہے نا شاہر یا جو نا مستقی جن نا پہلے جی دادر آپ کے شبہ کروے تا ملکت ثابت نہیں تو انہیں اتصال قرار ثابت ہو دیو ملکت تو انہیں اتصال قرار ثابت ہو دیو ہو گلو تلا ابو حنیم کو تو مستقی رہے بھائی نام چاہیے خیال کی کرتے ہیں مسترات مسترے کے دارے مشروع بیا بنائے مسترا مال خیر سب مسترا مال خیر سب یہ کے دارے مشروع بیا بنایا اکتا دار کی کرتے ہیں اکتا شوہ پر کن تو دار لگی خیر رویت ہوتے ہیں خیر رویت باتر ہوگی انہاں خیر رویت باتر ہوگی سے دارے مشروع رو مانی کھوئے سے جا دارے مشروع کی مانی کھوئے سے جا زمین کے سے পছন্দ না হলে যে দানের মাধ্যমে মোট সব ব্যয় দিল তাকে রোধ করতে পারে। মোট সবার মালিক হয়ে যাবো, মোট সবার ব্যয়ের মধ্যে কি ছিল খেয়ার অভিযোগ ছিল, খেয়ার অভিযোগ খেয়ার অভিযোগ ছিল। তখন খেয়ার অভিযোগের কারণে বাড়িতে অবস্থার ইয়ে আছে না, তখন অবস্থা দিছে অন দারে মোট সবার তার তার মালিক হয়ে গেল। সে এতে খেয়ালিও তার কি হবে না, মশুয়া বিহার মশুয়া বিহার চার ইয়ত বাতিল হবে না, আর তারে মশুয়ার সে কি হয়ে যাবে মালিক জানাল খেয়ালিয়ত কেউ কে খেয়ালিয়ত তার তুলবে সুরিয়ত তার খেয়ালিয়ত। তোমার একটা দিন স্যার আসুন যদি সে কে বাতিল করে দেয় মোস্তারি কইছে যে আমি নাদিকে গেছি বুঝলি বুঝলি, আরে আমি কোনো আমার সে বাতিল আমার খেয়ালের রুয়ত নাই, দেখার পরে আমার যে খেয়ালের রুয়ত ছিল দেখার পরে পছন্দ না হওয়ার যে একটা দিন ছিল আমি বাইশ বাতিল করে দিয়েছি, তবু এটা স্যার হাতত বাতিল করার দ্বারা বাতিল প্রথম যে তার দিন ছিল কে হাজির দারে মশুয়া বিহা দারে মশুয়া ওইটা ধরিল দারে মশুয়া বিহা দিলে আসবে এটার মধ্যে অপ্রে সভা করতে পারবে কে সুযোগ লাউ আইয়া কোথা দুন আসা নিয়া, কিন্তু দারে মশুয়া বিহাকে অপ্রে সভা দাবি করতে পারবে, কিন্তু দারে মশুয়া যেটা মোস্তারি হককে সভা করে দিয়েছিল এটার মধ্যে হককে সভা করতে পারবে না, বুঝিনি কেন তার নিয়োগ সাবে দিছে ছবির ছিল না ছবি প্রথম দ্বারের মধ্যে সভা করতে পারবো, বিজ্ঞান বিহারের অর্থাৎ দ্বারে মশুয়া বিহার মধ্যে সভা করতে পারবো, দ্বারে মশুয়া বিহার মধ্যে সভা করতে পারবো, দ্বারে মশুয়ার মধ্যে পারবে না, দ্বারে মশুয়ার বিহার মধ্যে পারবো কেন, দ্বারে মশুয়ার মধ্যে তার মৃত্যু সাবে ধরে নাই, দ্বারে মশুয়া বিহার মধ্যে মৃত্যু ধরে দিছে এই জন্যই হরকে সভা কি করতে পারবে। নালে থাকতো না।